Book 2 50 50 50 في المسبح Swimming pool Swimming pool الجو حار اليوم آج غرم پورچه آج غرم پورچه هل نذهب إلى المسبح؟ আমরা কি সুইমিং পুলে যাব? আমরা কি সুইমিং পুলে যাব? هل ترغب في الذهاب للسباحة؟ তোমার কি সাঁতার কাটবার ইচ্ছে হচ্ছে? তোমার কি সাঁতার কাটবার ইচ্ছে হচ্ছে? هل معك منشفة؟ তোমার কাছে কি তোয়ালে আছে? তোমার কাছে কি তোয়ালে আছে? هل معك مايو رجالي؟ তোমার কাছে কি সাঁতারের পায়জামা আছে? তোমার কাছে কি সাঁতারের পায়জামা আছে? هل معك مايو حريمي؟ তোমার কাছে কি সাঁতারের পোশাক আছে? তোমার কাছে কি সাঁতারের পোশাক আছে? هل تستطيع السباحة؟ তুমি কি সাঁতার কাটতে পারো? তুমি কি সাঁতার কাটতে পারো? هل تستطيع الغطس؟ তুমি কি ডুব লাগাতে পারো? তুমি কি ডুব লাগাতে পারো? هل تستطيع القفز في الماء؟ তুমি কি জলে ঝাঁপ দিতে পারো? তুমি কি জলে ঝাঁপ দিতে পারো? أين الدوش؟ شاور কোথায়? شاور কোথায়? أين كابينة تغيير الملابس؟ কাপড় বদলানোর ঘর কোথায়? কাপড় বদলানোর ঘর কোথায়? أين نظارة السباحة؟ সাঁতারের চশমা কোথায়? সাঁতারের চশমা কোথায়? هل الماء عميق؟ জল কি খুব গভীর? জল কি খুব গভীর? هل الماء نظيف؟ জল কি পরিষ্কার পরিচ্ছন্ন? জল কি পরিষ্কার পরিচ্ছন্ন? هل الماء دافئ؟ জল কি উষ্ণ? জল কি উষ্ণ? انا بردان আমি ঠান্ডায় জমে যাচ্ছি আমি ঠান্ডায় জমে যাচ্ছি الماء بارد جدا জলটা খুবই ঠান্ডা জলটা খুবই ঠান্ডা ساخرج الان من الماء আমি এখন জল থেকে উঠে আসছি আমি এখন জল থেকে উঠে আসছি الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية